একই ছবি দেখালে, একই ছবি দেখালে, এত হাসি নয় যেন কালো মেঘ, নকল হাসি দিয়ে বুকের ব্যথা কেন লুকালে, এত হাসি নয় যেন কালো মেঘ, এত হাসি নয় যেন কালো মেঘ। কি ছলনা যার নাম তুমি আর লেখো না, নিজেকে প্রশ্ন করে দেখো না, নিজেকে প্রশ্ন করে দেখো না, নকল হাসি দিয়ে বুকের ব্যথা কেন লুকালে, এত হাসি নয় যেন কালো মেঘ, এত হাসি নয় যেন কালো মেঘ। নকল সাজে কেন সেজেছ তুমি, মেঘ আছে আকাশে বৃষ্টি যে নেই, জমকালো পোশাকে সাজিয়েছ নিজেকে, জমকালো পোশাকে সাজিয়েছ নিজেকে, নকল হাসি দিয়ে বুকের ব্যথা কেন লুকালে, এত হাসি নয় যেন কালো মেঘ, এত হাসি নয় যেন কালো কে প্রশ্ন করে দেখো না, ও শূন্য এ মন যে মনের নেই কোনো ঠিকানা, নিজেকে প্রশ্ন করে দেখো না, ভালো বাসার ছলে কেন তুমি এ মুখ লুকালে, এ তো হাসি নয় যেন কালো মেঘ, এ তো হাসি নয় যেন কালো মেঘ।